কননিচিওয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 41তম পাঠের মূল বাক্য হচ্ছে গাকুয়েন সাই নি ইকু কোতো গা দেখিতে তানোশিকাত্তা দেসু। ক্যাম্পাস উৎসবে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্নার ঠান্ডা সেরে উঠেছে, তাই সে ভালো বোধ করছে। আজ সে কেন্তাকে ধন্যবাদ জানিয়ে একটি ইমেল লিখেছে। শিজুওকা ভ্রমণকালে তাকে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখেছিল কেন্তা। চলুন শুনি 41তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে গাকুয়েন সাই নি ইকু কোতো গা দেখিতে তানোশিকাত্তা দেসু। ক্যাম্পাস উৎসবে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কথাটির মধ্যে সামা কথাটি হল সম্মানসূচক সম্বোধন পদ। এটি কারোর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তার নামের সঙ্গে জুড়ে দিয়ে সম্বোধন করা হয়। মনে রাখবেন, এটি দিয়ে কেন্তা-সান বলার চেয়েও আরও বেশি মার্জিত শোনায়। এবং চিঠির শুরুতে নামের সঙ্গে সামা যুক্ত করেই সম্বোধন করা হয়, তাই না? হ্যাঁ, তাই। আবার ফিরে যাই আন্নার ইমেইলে। ওগেনকি দেসু কা, আপনি ভালো আছেন তো? ওগেনকি মানে হল সুস্থ সবল, নিরোগ, ভালো। এখানে মূল বিশেষণ পদটি হচ্ছে গেনকি, আর এর আগে জুড়ে দেয়া হয়েছে সম্মানসূচক উপসর্গ ও। এরপরে আছে দেস, বাক্য শেষ করার মার্জিত শব্দ। এটি বাক্যের একেবারে শেষ প্রান্তে কা পার্টিকেলটি থাকলে বাক্যটি প্রশ্ন হয়ে যায়। কেউ যদি জিজ্ঞেস করে ও গেনকি দেস কা, তাহলে উত্তরে কি বলতে হবে? বলতে পারেন হ্যাঁ ভালো আছি, হাই গেনকি দেস। খেয়াল রাখবেন, নিজেকে বোঝানোর ক্ষেত্রে কোন শব্দের আগে সম্মানসূচক উপসর্গ ও ব্যবহার করা উচিত নয়। তাহলে সেক্ষেত্রে ও গেনকি দেস বলা চলবে না, বরং বলতে হবে গেনকি দেস। হ্যাঁ, যদি আপনি ভালো না থাকেন সেক্ষেত্রে বলতে পারেন এ মা। হ্যাঁ, মোটামুটি খুব ভালো নেই এমনটা বোঝানোর এক পরোক্ষ উপায় এটি। কোনো আইডা বা আরিগাতো গোজাইমাশিতা, সেদিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কোনো আইডা মানে সেদিন, আগের কোন নির্দিষ্ট দিন বোঝায় এটি দিয়ে। বা এই পার্টিকেল বাক্যের প্রসঙ্গ নির্দেশ করে। আরিগাতো গোজাইমাশিতা অর্থ হল আপনাকে অনেক ধন্যবাদ। আক্ষরিকভাবে বোঝায় আপনার করা সাহায্য বা সহযোগিতার জন্য ধন্যবাদ। এক্ষেত্রে আরিগাতো গোজাইমাস বলা যাবে না? না, ঘটে যাওয়া কোনো উপকার বা সাহায্যের জন্য বলতে হয় আরিগাতো গোজাইমাসতা। যাই হোক, এর পরে বলা হচ্ছে গাকুয়েন সাই নি ইকু কোতো গা দেখিতে তানোশিকাত্তা দেসু। ক্যাম্পাস উৎসবে যেতে পেরে খুশি হয়েছি, এটাই আজকের পাঠের মূল বাক্য। গাকুয়েন সাই মানে হল ক্যাম্পাস উৎসব। নি এই পার্টিকেল দিয়ে অবস্থান বা অভিমুখ প্রকাশ করা হয়। ইক এটি হল যাওয়া ক্রিয়াটির আভিধানিক রূপ, বিস্তৃত রূপটি হল ইকিমাসু। এবার ক্রিয়ার আভিধানিক রূপ ইকু এবং এর সঙ্গে একটি পার্টিকেল কোতো একসঙ্গে যুক্ত করলে হবে ইক কোতো, মানে যাওয়ার বিষয় বা যাওয়ার ঘটনা, ব্যাপার ইত্যাদি। এভাবে কোতো শব্দটি যোগ করে জাপানি ক্রিয়াপদকে ক্রিয়া বিশেষ্য বানানো যায়। না এই পার্টিকেল কর্তার পরে বসে, আর দেখিতে মানে হল পেরে। এটি হচ্ছে দেখিমাসু, অর্থাৎ পারা, সম্ভব হওয়া, সক্ষম হওয়া ইত্যাদি ক্রিয়াপদের তে রূপ। এখানে যেমন দেখতে পাচ্ছেন, ক্রিয়ার তে রূপ ব্যবহার করে কারণও প্রকাশ করা যায়। এর পরে থাকা শব্দটি হল তানোশিকাত্তা, এটি হচ্ছে তানোশি অর্থাৎ খুশি বা আনন্দিত এই বিশেষণটির অতীত রূপ। ইমেইলের শেষ লাইনে আন্না লিখল তুমিওয়া টোকিও দে আইমাশো, টোকিওতে দেখা হবে। আক্ষরিক অর্থটি হল পরের বার টোকিওতে সাক্ষাৎ করা যাক। তুমি মানে হল পরের বার, টোকিও অর্থ হল টোকিও, জাপানের রাজধানী, দে এটি অবস্থান প্রকাশক পার্টিকেল। আইমাসো মানে সাক্ষাৎ করা যাক। মূল ক্রিয়া সাক্ষাৎ করা হচ্ছে আইমাসু। এবার যদি এর মাস অংশটির পরিবর্তে বলা হয় মাসো, তাহলে এটি প্রস্তাব বোঝায়। কাজেই আইমাসো কথাটি দিয়ে যে প্রস্তাব বোঝায় তা হল সাক্ষাৎ করা যাক। এবার চলুন আবার শোনা যাক 41তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল গাকুয়েন সাই নি ইকু কোতো গা দেখিতে তানোশিকাত্তা দেসু। ক্যাম্পাস উৎসবে যেতে পেরে আমি খুশি হয়েছি। কেন্টা সামা ও গেনকি দেসু কা? কোনো আইদা ওয়া আরিগাতো গোজাইমাশিতা। গাকুয়েন সাই নি ইকু কোতো গা দেখিতে তানোশিকাত্তা দেসু। ত্সুগি ওয়া তোকিও দে আইমাশো। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। আজ আমরা শিখেছি ইকু কোতো গা দেকিমাস, যেতে পারা, আক্ষরিকভাবে যাওয়া সম্ভব হয়ে ওঠা। এই বাক্যটি দিয়ে সক্ষমতা বা সম্ভাব্যতা বোঝায়। এ ধরনের অভিব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, সম্ভাব্যতা বা সক্ষমতা বোঝাতে ক্রিয়ার আবিধানিক রূপের সঙ্গে জুড়ে দিন কোতোগা দেকিমাস, অর্থাৎ করতে পারা বা ব্যাপারটি সম্ভব হওয়া। এবার কোতোগা দেকিমাস কথাটি দিয়ে একটি বাক্য বানানো যাক। ধরুন বলতে চান, আমি যেতে পারি। আমি হচ্ছে ওয়াতাশি, যাওয়া মানে ইকিমাস এবং এর আবিধানিক রূপটি হল ইকু। এবার এর সঙ্গে জুড়ে দিন কোতোগা দেকিমাস, তাহলে পুরো কথাটি হবে ওয়াতাশি ওয়া ইকু কোতোগা দেকিমাস, অর্থাৎ আমি যেতে পারি বা যাওয়ার ব্যাপারটি আমার পক্ষে সম্ভব। এর নাবাচক রূপ বানাতে হলে শুধু দেকিমাস কথাটির বদলে বলুন দেকিমাসেন। তাহলে আমি যেতে পারি না মানে হল ওয়াতাশি ওয়া ইকু কোতোগা দেকিমাসেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 35তম পাঠে আমরা ক্রিয়ার সম্ভাব্যতা বা সক্ষমতা জ্ঞাপক রূপ শিখেছিলাম। সেখানে ইকিমাস অর্থাৎ যাওয়া ক্রিয়াটির সক্ষমতা জ্ঞাপক রূপ আমরা শিখেছিলাম ইকেমাস মানে যেতে পারা। ঠিক একই অর্থ বোঝাতে আজকের পাঠে শিখলেন ইকু কোতো গা দেকিমাস। তবে জানিয়ে রাখি ইকেমাস কথাটি বেশি নৈমিত্তিক। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ শেখা যাক সতেজ বোধ করার মতো কিছু শব্দ। সুকিরি, সুকিরি এর সঙ্গে কি সুকি বা পছন্দ কথাটির কোনো মিল আছে? একেবারেই না। সুকিরি কথাটি দিয়ে বোঝায় পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি কোনো রুম যেখানে একেবারে দরকারি জিনিসগুলো ছাড়া বাড়তি কিছু নেই। আবার অবসাদ বা যন্ত্রণা ভোগের পর সুস্থ চনমনে বোধ করলে সে অবস্থাকেও সুকিরি এ শব্দটি দিয়ে বোঝানো হয়। স্বাচ্ছন্দ্য ও সতেজতা বোঝানোর অন্য একটি শব্দ এবার শোনা যাক, সাপ্পারি। শুনলেন আরেকটি শব্দ সাপ্পারি? ধরুন মুখ ধোয়ার পর আপনি যেরকম সতেজতা বোধ করেন তা বোঝানোর উপযুক্ত শব্দ এটি। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ সুকিরি এবং সাপ্পারি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, সাকুরাসানের দাদির উদ্দেশ্যে আমি ইমেলের পরিবর্তে চিঠি লিখেছি। প্রথাগতভাবে জাপানি লেখা উপর থেকে নিচের দিকে ক্রমশ ডান থেকে বামে লেখা হয়। লিখতে গিয়ে বেশ কঠিন মনে হয়েছে। ঠিকমতো লেখা হলো কিনা তা সাকুরাসানকে দেখিয়ে নেব। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল গাকুয়েন সাই নি ইকু কোতো গা দেকিতে তানোশিকাত্তা দেসু। ক্যাম্পাস উৎসবে যেতে পেরে আমি খুশি হয়েছি। আগামী পর্বে আন্না তার বিশ্ববিদ্যালয় থেকে একটি শিক্ষা সফরে যাবে। বন্ধুরাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।